آمين، والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. আজকে দর্শে আলোচ্য বিষয় হলো সুন্নাহ। সুন্নাহ, সুন্নত মানে হচ্ছে তরিকা। সুন্নত মানে তরিকা, পদ্ধতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ও কাজ এবং তার মৌন সম্মতিকে সুন্নত বলা হয়। আল্লাহ নবী সাল্লাম যে কথা বলেছেন, যে কাজ করেছেন এবং যে কাজে মৌন সম্মতি দিয়েছেন, সেই সমূহ কাজকে সুন্নত বলা হয়। এই সুন্নত কিন্তু কখনো কখনো ওয়াজিবও হতে পারে। সুন্নত যেটা আমরা পাঁচ ভাগে ভাগ করে কোন কাজের আমল, কোন কাজের মান নির্ণয় করি, সেটা হচ্ছে পাঁচ প্রকার: ফরজ, তারপরে ওয়াজিব বা ফরজ, তারপরে সুন্নত বা মুস্তাহাব, তারপরে মুবাহ, তারপর মাকরুহ, তারপর হারাম। এই সুন্নাত অর্থে কিন্তু আমাদের আজকের আলোচ্য বিষয় নয়, এই সুন্নাহ নয়। এই জন্য সুন্নাহ মানে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এই তরিকা ওয়াজিব হতে পারে এবং সুন্নত হতে পারে। এই সুন্নত ওয়াজিব যেমন বিবাহ করা, বিবাহ করা আল্লাহ নবীর সুন্নত, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিকাহ মিন সুন্নতি, বিবাহ করা আমার সুন্নত। সুতরাং সেই সুন্নত কারো কারো পক্ষে হচ্ছে ওয়াজিব। এই সুন্নাহ সম্পর্কে আমরা আলোচনা করব। সুন্নাহ ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। তোমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমান করেন, তোমাদেরকে যা দেন, তা তোমরা গ্রহণ করো এবং যা হতে নিষেধ করেন তা তোমরা বর্জন করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করবেন, সেই আদেশটা কিন্তু আল্লাহর আদেশের মতো। তার কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নিজের মন থেকে কিছু বলেন না, নিজের মন থেকে কিছু বলেন না, তাকে যা ওহি করা হয় তিনি তাই বলেন। তাহলে কি পার্থিব কথাও না? পার্থিব আচরণ, আচার আচরণ, সাংসারিক কাজকর্ম, কথাবার্তা, এগুলো তো ওহি হয় না। ওহি কিসের হয়? ওহি হয় দিনের ব্যাপারে। বাকি থাকলো যেগুলো নিজস্ব ইতিহাস, যেগুলো নিজস্ব ইতিহাস, সেইগুলো তার সুন্নত নয়। যেমন আপনারা শুনেছেন প্রসিদ্ধ ঘটনা এর ব্যাপারে, খেজুরের পরাগ মিলনের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সাহাবারা ওই যে খেজুরের সাড়া গাছের মোচা নিয়ে মাদা গাছে লাগাচ্ছেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মনে হয় যদি না লাগাও তো পরে কি হবে, লাগালে কি লাভ, আল্লাহ তাআলা যেটুকু ফসল দেবেন, ফল দেবে সেটুকুই হবে। সাহাবারা লাগালেন না, দেখা গেল সে বছরের খেজুর কম এসেছে। জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমাদের এ বছরের খেজুরের ফলন কম কেন? নইলে আল্লাহ রাসূল আপনি নিষেধ করলেন বা আপনি বললেন না লাগালে বা লাগালে কোনো ফল নেই, তাই আমরা লাগাইনি, পরাগ মিলন করিনি বলে অবস্থা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, আনতুম আলামু বি উমুরি দুনিয়াকুম, তোমরা তোমাদের দুনিয়া দুনিয়াদারির ব্যাপারে, পার্থিব ব্যাপারে তোমরা বেশি জানো। আমি যখন কোন দিনের কথাবার্তা বলবো, দিনের ব্যাপারে বলবো, সেই বিষয়ে আমি বেশি জানি, সুতরাং সেই সময় তোমরা আমার আনুগত্য করো। বুঝা গেল কি? দুনিয়ার ব্যাপারে তার আনুগত্য বা তার রায় গ্রহণ না করা কোন দোষনীয় নয়। বদরের যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অবস্থান করলেন, সেই অবস্থানের সময়ে কিছু সাহাবী বললেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে অবস্থান এখানে আপনি করছেন, এটা কি ওহি হয়েছে আপনাকে, আল্লাহর পক্ষ থেকে এই অবস্থান ক্ষেত্র নির্বাচন করা হয়েছে, নাকি আপনি যুদ্ধের নীতি স্বরূপ এটাকে গ্রহণ করেছেন? উনি বললেন, না, যুদ্ধের নীতি স্বরূপ আমি গ্রহণ করেছি। তখন সাহাবী বললেন, তাহলে আমার মনে হয় যে এখান থেকে ওই জায়গাটা বেশি ভালো হবে। আল্লাহ রাসূল বললেন, অথচ যদি ওহি হতো কিংবা শরীয়ত ব্যাপার হতো, শরীয়তি ব্যাপার হতো, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এ কথা বলতেন না, আর সাহাবারা সে কথা মানতে বাধ্য হতেন। বোঝা গেল কি শরীয়তি ব্যাপারে যে ওহি হবে বা শরীয়তি ব্যাপারে যে কিছু যা কিছু হবে সেই ব্যাপারে তার কোন কথাই নিজের তরফ থেকে নয়, বরং আল্লাহ তাআলার তরফ থেকে। আল্লাহ তাআলা বলছেন কুলেন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম। তোমরা যদি আল্লাহ তাআলা বলছেন বলো হে আর নবী তুমি বলে দাও যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তো আল্লাহকে ভালোবাসা এমনিতে যাবে না, ভালোবাসা তো অন্তরের কাজ তাই না, কিন্তু শুধু অন্তরের কাজ ভালোবাসা আমি তোমাকে ভালোবাসি বললি তো যথেষ্ট নয়, কাজে দেখাতে হবে তাই না, সেই কাজটা দেখাতে হবে। তো কাজটা কার একটি কার অনুসরণে করবে, কার পদ্ধতি অনুযায়ী করবে, সত্যাবিহী তোমরা আমার অনুসরণ করো। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ তাহলেই আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তোমরা আল্লাহকে ভালোবাসলে কাজ করতে হবে, আর সেই কাজ কার মতো হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ মতো হবে, তাহলেই আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আর সেই সাথে ইয়াগফির লাকুম যুনুবাকুম তোমাদের গুনাহ মাফ করে দেবে, আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাফ করে দেবেন। তারপর আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, সর্বশ্রেষ্ঠ আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যে ব্যক্তি আল্লাহকে পেতে চায়, যে ব্যক্তি পরকালে সুখ পেতে চায়, তার জন্য নমুনা হচ্ছে কে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আরো বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কিন্তু না, তোমার প্রতিপালকের শপথ তারা ইমানদার হতে পারে না, তারা মোমেন হতে পারে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজেদের বিবাদ বিসম্বাদের বিচার ভাগ হে নবী তোমার উপরে অর্পণ করেছে, অতঃপর তোমার সিদ্ধান্ত সম্বন্ধে তাদের মনে কোনো দ্বিধা না থাকে এবং সর্বান্তকরণে তা মেনে নেয়। মানে মনের ভিতরে কিন্তু হতে পারে এই সন্দেহ দ্বিধা এরকম রাখলে চলবে না, তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ফয়সালাকে সর্বান্তকরণে মেনে না নিলে পরে আপনি মুমিন হতে পারবেন না। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারদ্দুহু ইলা আল্লাহি ওয়া রাসূল, তোমাদের উচিত হলো ইয়া আল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর অনুসরণ করো, আল্লাহ আল্লাহ অনুসরণ করো বা আনুগত্য করো এবং রাসূলের অনুসরণ করো বা আনুগত্য করো। ফাইন তারা আর তোমাদের নেতৃস্থানীয় আলেম ওলামা এবং রাজা খলিফাদের আমিরদের আনুগত্য করো, ফাইন তানাযাতুম ফি শাইইন তারপরে যদি তোমাদের কোনো ঝগড়া বিবাদ বাদে সমস্যা হয়, কোন মতভেদ ইখতিলাফ হয় তাহলে কি করো ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তখন সেই ফয়সালা নেওয়ার জন্য কার কাছে রুজু করো, তাহলে আল্লাহ এবং তার রাসূলের দিকে রুজু করো, কিতাব ও সুন্নাহর দিকে রুজু করো। তিনি মহান আল্লাহ আরো বলছেন মান ইউতিয়ার রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের অনুসরণ আনুগত্য করে সে, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে সে আসলে কার আনুগত্য করে আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হয়। আল্লাহ তাআলা আরো বলছেন ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিল মুস্তাকিম সিরাতাল্লাহ, তুমি আল্লাহর রাস্তা প্রদর্শন করে থাকো, সহজ সরল রাস্তা তুমি প্রদর্শন করে থাকো, আর তিনি যখন রাস্তা প্রদর্শন করে থাকেন ফাইন্না খাইরাল হাদিয়ে হাদিও রাসূলুল্লাহ হাদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সব থেকে শ্রেষ্ঠ হিদায়াত সব থেকে শ্রেষ্ঠ পথ প্রদর্শন হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ প্রদর্শন। আল্লাহ তাআলা আরো বলছেন ফালিয়াহযারিল লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাতুন আও ইউসীবাহুম আযাবুন আলীম, সুতরাং তাদেরকে সতর্ক হওয়া দরকার যারা তার আদেশের বিরুদ্ধে আচরণ করে, তার আদেশে রাসূলের রাসূলের আদর্শে আদেশের বিরুদ্ধাচরণ করে তারা সতর্ক হোক যে বিপর্যয় অথবা কঠিন শাস্তি তাদেরকে গ্রাস করবে। তিনি আরো বলছেন, وَقُلْنَا مَا يُتْلَى فِي بُيُوتِكُنَّ مِنْ آيَاتِ اللَّهِ وَالْحِكْمَةِ তোমরা তোমাদের বাড়িতে যে আয়াত পাঠ করা হয় তা উল্লেখ করো, আল্লাহ আয়াত জ্ঞানের কথা তোমাদের গৃহে বহিত হয় তা তোমরা স্মরণ করো। এখানে আয়াতুল্লাহ মানে হিকমা বলা হয়েছে, আয়াতুল্লাহ মানে কোরআন, আর হিকমা মানে কি সুন্নাহ, সুন্নাহ বা হাদিস। মূল কথা আমরা বুঝতে পারলাম যে আল্লাহর কিতাব এবং সুন্নাহ দুটো ছাড়া আমাদের কোনো গতি নেই, নেগেটিভ পজিটিভের মতো দুটোকেই মানতে হবে, কেবল একটাকে মেনে চললে কোনো লাভ হবে না। যদি কেউ বলে যে আমি শুধু কোরআন মানব, কোরআনই আমাদের যথেষ্ট, হাদিস জানি না সঠিক না ব্যাটিক কিভাবে বর্ণিত হচ্ছে তা জানি না, শুধু কোরআন মানব, কোরআন আমাদের যথেষ্ট, তাদের কথা ঠিক না ভুল, কিভাবে ভুল প্রমাণ করবেন, তাদেরকে কি বলবেন, কি বলে বোঝাবেন যে তোমরা শুধু কোরআন মানো, যেমন কোরআনে বলা হয়েছে আকিমুস সালাহ তোমরা নামাজ পড়ো, কিন্তু কোন সময়ে পড়বে, কত রাকাত পড়বে, কিভাবে পড়বে, এটা আছে কোরআনে? তাহলে প্রত্যেক পাবে নিজের মন থেকে খেয়াল খুশি, তাহলে হাদিস মানতেই হবে। কোরআনে বলা হয়েছে হজ করো, হজের পদ্ধতি বলা হয়েছে, তাহলে হুজুর আননি মানা শিকার কুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যাকাত দাও, যাকাত কত মালে কত যাকাত, কত উটে কত যাকাত, কত ধানে কত যাকাত বলা হয়েছে, তাহলে কি করে তোমরা নির্ধারণ করবে? সুতরাং শুধু কোরআন মানলে পরে তোমরা রাস্তা চলতে পারবে না। কেউ কেউ বলে হুজুর আগে কোরআন তারপর হাদিস, আগে কোরআনে দেখবো, যদি কোরআনে থাকে তাহলে সেটা মেনে নেবো, তারপরে হাদিস মানবো, হাদিসে না থাকলে ইজমা, ইজমা না থাকলে কেয়ার, এভাবে তারা পরপর তার টিপ দিয়ে থাকে। আমরা বলি না, কোরআন ও হাদিস একসাথে মানতে হবে, কোরআন ও হাদিস একসাথে মানতে হবে, আগে পরে নয়। কেন পাশাপাশি, কেন আগে পরে, কেন নয়? যেহেতু আগে পরে করলে পরে অনেক বিষয় এমন আছে কোরআনে যা আমরা বুঝতে পারি না, হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। যেমন উদাহরণস্বরূপ, তোমরা ততক্ষণ পর্যন্ত রোজা রাখতে, তোমরা ততক্ষণ পর্যন্ত খাওয়া দাওয়া করো যতক্ষণ পর্যন্ত না কালো সুতো থেকে সাদা সুতো চিনতে পেরেছ। এবারে সাদা সুতো আর কালো সুতো পাশাপাশি নিয়ে রাখেন, কোথায় ধরে রাখবো, ঘরের ভেতরে না বাইরে, না বালিশে নিচে ধরে রাখেন, যখনই দেখবেন হ্যাঁ বুঝতে পারছি সুতোটা কালো হয়েছে সাদা, খাওয়া বন্ধ করুন, এরকম হবে নাকি? কোরআনে কিন্তু এই কথাই আছে, যতক্ষণ তোমরা কালো সুতো এবং সাদা সুতোর পার্থক্য নির্বাচন না করতে পেরেছ, এবার আপনি কোরআন মানেন সরাসরি, হাদিস মানেন না। কিন্তু হাদিসে তার ব্যাখ্যা এসেছে, সাদা সুতো মানে হলো দিনের আলো, আর কালো সুতো মানে হলো রাতের অন্ধকার। হয়ে গেল, এক ব্যক্তি নও মুসলিম, নতুন মুসলমান হয়েছে, তাকে বুদ্ধি দিল কোনো হুজুর, কেউ বলল যে আগে কোরআন মানতে হবে, কোরআনে না পাওয়া গেলে হাদিস মানতে হবে, কোরআনের পজিশন আলাদা, ঠিক আছে। এবারে সে দেখালি নতুন মুসলমান হয়েছে, কয়েকদিন হলো নামাজ রোজা খুবই করছে, হঠাৎ করে তার বাড়ির সামনে দেখলো এক 5 কিলো ওজনের রুই মাছ ভেসে আছে, রুই মাছটা পানির উপরে ভেসে আছে। এবার রুই মাছ মারা গেছে, পানির উপরে ভেসে আছে, এত বড় মাছটা তুলে নিয়ে এলো, বউ বললো রান্না করে খাবো, এতদিন আমরা খেয়েছি আজকেও খাবো না, আমরা মুসলমান হয়েছি, দাঁড়াও কোরআনের বিধান দেখি। কোরআনের বিধান দেখলো দু জায়গাতে প্রায় লেখা আছে যে তোমাদের জন্য মৃত জীব হারাম করা হয়েছে, বললো যে মাছটা মারা গেছে, এটা মৃত অতএব খাওয়া যাবে না, যে মাছটা ফেলে দিল, ঠিক করলো না ভুল করলো, তাহলে ভুল করলো, তারা ভুলটা কি করলো, আগে কোরআন দেখলো, এক সঙ্গে কোরআন হাদিস দেখলো না, যদি এক সঙ্গে কোরআন হাদিস দেখত, কোরআনের ব্যাখ্যা স্বরূপ হাদিসকে পাশাপাশি রাখত, তাহলে সে অবশ্যই বলতো যে সমস্ত মৃত প্রাণী হারাম দুটো ছাড়া। দুটো ছাড়া কে বলেছে? কোরআন বলেনি, কে বলেছে? হাদিস বলেছে। সেই দুটো কি কি? মাছ এবং পঙ্গপাল। এইভাবে কথা হলো কি যে যদি কোরআন ও হাদিসকে পাশাপাশি রাখেন তাহলে আপনি বুঝতে পারবেন না, শুধু কোরআন যদি মানেন তাহলে আপনাকে অনেক জায়গাতে ঠকতে হবে এবং সত্যি পক্ষে আল্লাহ আনুগত্য করা যাবে না, অসম্ভব হবে না, পাশাপাশি রেখে চলতে হবে কোরআন ও হাদিস একসঙ্গে। এই জন্যই আমরা কোরআন মানি আর সেই সঙ্গে হাদিসকেও মানি এবং হাদিসকে সবার কথার উপরে প্রাধান্য দিই, এমনকি ইমাম আইম্মা যারা আছেন তাদের কথার উপরেও আমরা হাদিসকে প্রাধান্য দিই, যেহেতু প্রত্যেক ইমাম বলে গেছেন হাল হাদিস ফাহুয়া মাযহাবি। হাদিস অবশ্য পরবর্তীকালে বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেছে। আজকে আমাকে এক ভাই প্রশ্ন করলেন, হুজুর হাদিসে কুদসি আবার মৌজু হয় কি করে? হাদিসে কুদসি কি জাল হতে পারে? হাদিসে কুদসি কি জাল হতে পারে? কিন্তু তারা জাল জয়ী বলে একজন বলছে আল্লাহ রসুলের কথা আবার কি করে দুর্বল হয়? ভাই জান, আল্লাহ রসুলের কথা আগে প্রমাণ করো, তবে না বলবো যে না সেটা দুর্বল হতে পারে না। কিন্তু প্রমাণ পাতে তো দুর্বলতা রয়েছে, সেটা আল্লাহ রসুলের কথা বটে কি না এখানে তো দুর্বলতা রয়েছে, সনদ, সেই সনদটা দুর্বলতার কারণে আমরা বলছি যে হাদিসটা দুর্বল, যদিও তার কথা ঠিক আছে, অনেক কথা হাদিসে, অনেক হাদিসের কথা ঠিক আছে, কোরআনের বিরোধী না বরং কোরআনের সব সমর্থনে সবকিছু আছে, সব কথাটাও ঠিক, ভুল কথা না, কিন্তু সনদের কারণে সেটাকে আমরা কি বলি? দুর্বল বা জয়ীফ, জাল বলি। আল্লাহ রসুলের কথা জাল না, আল্লাহ রসুলের কথাটা জাল করা হয়েছে, তেমনি হাদিসে কুলসি, হাদিসে কুলসিটাকে জাল রূপে বর্ণনা করা হয়েছে। সুতরাং হাদিস এভাবে বিভক্ত হয়ে গেছে। আপনার বিভক্ত হওয়ার ফলে সব হাদিস মান্য নয়, আর সবাই সব হাদিস মান্য করলে পরে জাল যদি চিহ্নিত না করেন, তারপর জয়ী যদি চিহ্নিত না করে, তাহলে পরে ইখতিলাফ স্বাভাবিক। আর এই জন্যই ইখতিলাফ, অধিকাংশ ইখতিলাফ এই জাল জয়ী হাদিসের কারণে হয়েছে। আর সেই জন্যই আইমা কেরাম বলে গেছেন এই যা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস সহি হলে সেটাই আমার মাযহাব। সুতরাং আমাদের জন্য কোন মাযহাবের অনুকরণ করা ফরজ না, ফরজ হলে তার আমরা কারো কথাকে প্রাধান্য দেব না। এই হচ্ছে মোটামুটি সুন্নার মানে গুরুত্ব, সুন্নার মান ও মূল্যায়ন। আজকে দেরি হয়ে গেছে, ইনশাআল্লাহ আগামীতে আগামী কথা। ওয়াসাল্লামু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।